بسم الله الرحمن الرحيم বিশ্ব সৃষ্টির মহান অধিকর্তা আল্লাহ তাআলার সৃষ্টির মুকুট মানুষ তার স্রষ্টা প্রদর্শিত আপন গতিপথ ভুলে বিপথগামী হয়েছে বারবার। সৃষ্টির লীলাভূমিতে ঐশী বিধান প্রণীত দায়িত্ব ও কর্তব্য ফেলে বিভিন্ন আল্লাহ বিরোধী শক্তির ধাক্কায় আন্দোলিত হয়েছে হাজারবার, যার ফলে আখিরাত বা পরকালীন জীবনের অনাবিল শান্তির আবাস জান্নাত থেকে সে হতে চলেছে মাহরুম। শয়তান ভ্রুকুটি হেনে তাকে জাহান্নামী করার চরম প্রয়াসে মুমিনের সাংস্কৃতিক জীবনে ছিটিয়ে দিয়েছে শিরক বিদাতের পঙ্কিলতা মিশ্রিত অশ্লীল সঙ্গীতের অনুরণ। আল হেরা তাই আবারও প্রচলিত পথ পরিহার করে পরকালীন চিন্তার খোরাক যুগিয়ে উপহার দিচ্ছে এমন কিছু ইসলামী সঙ্গীত যা হতে পারে মুমিনের সাংস্কৃতিক জীবনের দিক দিশারি। পরিবেশনায় আল হেরা শিল্পী গোষ্ঠী। আল হেরা ইরশাদ হচ্ছে করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। হে বন্ধু, অভ্রান্ত সত্যের উৎস ওহি, হৃদয় মন দিয়ে তারই অনুশীলন করো। জীবনের মূল্যবান সময় নষ্ট করে অনেক পঠন পাঠন ও অনুশীলন হয়েছে কিন্তু হয়নি আল কোরআনের। এবার এসো আল কোরআনের অনুশীলন ও অনুসরণের মাধ্যমে কবর ও হাসরের মুক্তি হাসিল করি। ওই শোনো আল হেরার উদাত্ত আহ্বান। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর। ওই নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর, মুসলমান রোজার শিক্ষা কর। যার সিনাতে আছে কোরআন নাই তো তাহার ডর, যার সিনাতে আছে কোরআন নাই তো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয় খানি, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, ওই নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর, মুসলমান রোজার শিক্ষা কর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। ছেড়ো না ভাই আল্লাহর কোরআন, ভুলো না ভাই আল্লাহর কালাম, হারাবে দুকুল। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, ওই নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। কোরআন শিক্ষা কর, মুসলমান হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর, মুসলমান রোজার শিক্ষা কর। জ্বালাও সবে দিনের বাতি, বাঁধিয়া কোমর,